الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال سبحانه الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون امر جاني الله ولي ريتن মানুষেরা মুসলমানদের এটা বিশ্বাস আল্লাহর ওলি আছেন, কিন্তু অপরদিকে শয়তানের যে ওলি রয়েছে এক্ষেত্রে অনেক মুসলমান সচেতন নন, যার ফলে শয়তানের ওলিদেরকেও তারা আল্লাহর ওলি মনে করে, নাউযু বিল্লাহ। এজন্য আমাদেরকে চিনতে হবে আল্লাহর ওলি কারা, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, শয়তানের ওলি কারা। তাদের বিস্তারিত বিবরণ শয়তানদের, শয়তানের ওলিদের আস্তে আস্তে আসবে। আজকে আমরা জানি আল্লাহর ওলি কারা, এটা আমরা চিনি। যে আয়াতটি প্রথমে পাঠ করেছি সূরা ইউনুসের 62 নম্বর আয়াত থেকে 64 আয়াত পর্যন্ত পাঠ করলাম, রব বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, শুনো আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের খৌফ নেই, ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তা করে না। আল্লাহর ওলিদের ভয় নেই মানে ভবিষ্যৎ জিন্দেগি সম্পর্কে তারা ভয় করে না, কারণ তাদের বিশ্বাস আল্লাহর জাতির উপর, ভরসা কার উপর, আল্লাহর উপর, তাই তারা ভয় করে না ভবিষ্যতে কি হবে কি না। ইয়া আল্লাহ, তুমি আমাদের ঈমান তাজা করে দাও। আমরা যদি আল্লাহর ওলি হই তাহলে আমাদের এরকম ভয় থাকবে না। দাবি তো করে অনেক, কিন্তু হালকা একটু যদি ঝঞ্ঝাবায়ু চলে আসে মানুষেরা ইমানের উপর থাকতে পারে না। কিরকম ইমানদার আমরা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, শুনো আল্লাহর ওলি যারা প্রকৃত তারা ভয় করে না, কোন শক্তিকে ভয় করে না, পরাশক্তিকে ভয় করে না, কোন কাফির শক্তিকে, দালিম শক্তিকে, নাস্তিক শক্তিকে, বেদাতি শক্তিকে, যে কোনো শক্তি হোক, কোন শক্তিকে ভয় করে না, তারা ভয় করে একমাত্র কাকে বলেন, আল্লাহকে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হুজুন, চিন্তা করেন, চিন্তা করতে কি এর সম্পর্ক অতীতকালের সাথে, অতীতে যদি কিছু হয়ে থাকে ও বিষয়ে তারা চিন্তা নেই, যা হবার হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর কি আপনি দেখলেন এই কাজটা যদি হয়ে যেত তাহলে আপনি 1000 রিয়াল পেয়ে যেতেন, হ্যাঁ, কিন্তু হয়নি। এবারে বলছে হায় রে হায় রে, কি করলাম কি করলাম। এটাকে বলা হয় কি, শয়তানি চিন্তা, দুশ্চিন্তা। আচ্ছা, যেটা হয়ে গেছে আপনি যদি আবার বলেন আবার করব, হবে নাকি? যেটা হয়ে গেছে হয়ে গেছে, আর নতুন করে করবেন কিরকম? আপনি যেমন পরীক্ষা দিয়েছেন পাস করবেন, পাস করেননি, এই বছর চলে গেছে, এই বছরের পরীক্ষা তো আর পাস করতে পারবেন না। এবারে আপনি চেষ্টা করুন, সামনে যদি হয় পারেন আলহামদুলিল্লাহ, নেই মুশকিল। এই হলো আল্লাহর ওলি, যারা তারা ভবিষ্যৎ জিন্দগি সম্পর্কেও ভয় করে না, পিছনের জিন্দগি সম্পর্কেও চিন্তা করে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার রয়ে গেল ওলি কাকে বলে। ওলি শব্দ উলায়াহ থেকে, ওলায়াহ মানে হচ্ছে মহব্বত, ভালোবাসা, বন্ধুত্ব, নৈকট্য। আল্লাহর নিকটে যারা পৌঁছে গেছে, যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। তো কারা আল্লাহর বন্ধু হয়ে গেছে এটার পরিচয় দেখুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান এনেছে আর তাকওয়া, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, তারা হচ্ছে আল্লাহর ওলি। আপনি দাবি করলেন অমুক আল্লাহর ওলি, বড় জুব্বা পরল, পাগড়ি লাগিয়ে দিল, এত বড় পাগড়ি, বাবারে বাবারে, আমার মানুষটাও খুব মোটা, দেখতেও খুব সুন্দর, লাড়িও লম্বা, জুব্বাটাও অনেক বড় দেখতে, কিন্তু মাশা আল্লাহ দূর থেকে দিবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন নাই, অর্থাৎ এই গুণ তাদের মধ্যে নাই, আল্লাহর বিধিবিধান মেনে চলে না, শুধু বিলগিবাজি আর ধোকাবাজি। আপনিও তো বলবেন হ্যাঁ ঠিকই তো আছে, এরকম জিকির করছে, কি বলেন আল্লাহর ওলি আছে না? সামনে আপনারা বুঝতে পারবেন এইসব লোক অনেকেই এদের মধ্য থেকে হচ্ছে শয়তানের ওলি, যা পরবর্তীতে আলোচনা আসবে। কিন্তু আমরা সবাই চেষ্টা করব আমরা সবাই আল্লাহর ওলি হব ইনশাআল্লাহ। কিরকম হবেন? ইমান আনতে হবে মজবুত, মজবুত ইমানদার হতে হবে, আর তাকওয়া ইখতিয়ার করতে হবে। আল্লাহর তাকওয়া মানে কি? আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে, ওয়াজিব কার্য সমূহের উপর আমল করতে হবে, হারাম যেসব কাজ রয়েছে ওগুলো থেকে বাঁচতে হবে। যদি এরকম করেন তাহলে আপনি হয়েছেন মুত্তাকি, পরহেজগার। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, মুত্তাকিনদের আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গুণ উল্লেখ করেছেন, যেমন কোরআনে করিম সম্পর্কে বলেন, কোরআন যালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব এমন কিতাব যার মধ্যে বিন্দুমাত্র শকসুভা নাই, রাইব নাই, সন্দেহ নাই। এই কিতাব হচ্ছে হিদায়াত মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি পরহেজগারদের জন্য এই কিতাব হল হিদায়াত, ইয়ানি কিতাবুল্লাহ, কোরআনে করিম হিদায়ত, হুদাল লিল মুত্তাকিন। এবারে মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وَبِلْ آخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ يرى حج متقين الله الكلام سنتي بحال لك تو شوالي جيكونو بكتي جدي الله الكلام پوڑي بحال لك ركوتا تمين جي پوڑا بوسي কিছুক্ষণ মনোযোগ সহকারে পড়ো, দেখো এত মন বসবে, অর্থ না জানলেও মন বসে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কালামের মুজিজা। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান রাখে গায়বের উপর। আমরা ঈমান রাখি কার উপর? আল্লাহর উপর। আল্লাহকে দেখেছেন? সচক্ষে কেউ দেখেছে? দেখবে পৃথিবীতে? দেখবে না। এটা হচ্ছে আসল জিনিস। জান্নাত কে দেখেছি? দেখবো দুনিয়াতে? দেখবো না। জাহান্নাম কে দেখেছি? দেখবো দুনিয়াতে? দেখবো না। কেয়ামত কে দেখেছেন? দেখবেন দুনিয়াতে? না, যখন কেয়ামত হবে তখন। সুবহানাল্লাহ, এইসব হচ্ছে ঈমান বিল গায়ব। ফেরেশতাদের কে? আমরা দেখেছি দেখিনি ইমান বিল গায়ব কিনা? আচ্ছা তকদির, আমার তকদিরে কি লিখা আছে, আপনার তকদিরে কি লিখা আছে আপনি দেখেছেন? কেউ যদি বলেন না না আমার জানা আছে আমার তকদির কি, ওইটা মুসলমান না কাফের? আল্লাহর ওলি না ভন্ড শয়তান? মমতাজ। হ্যাঁ ভালো করে বুঝতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারপরে ওয়াইয়ুকিমুনা সালাহ, আর কি করে তারা মুত্তাকিন যারা, ওরাই হচ্ছে আল্লাহর ওলি, তাই না? তারা সলাত কায়েম করে, সলাত কায়েম করতে হ্যাঁ মুত্তাকিন। আল্লাহর ওলি যারা তারা সলাত কায়েম করে, সলাত প্রতিষ্ঠা করে, সলাত আদায় করে জামাতের সাথে, নিজেও আদায় করে অন্যকেও সলাত আদায় করার জন্য বলে। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, আবার এরকম হয় না একক তো বললাম না, এটা কিন্তু একামতের সলাত হয় না, তো এর মধ্যে ত্রুটি রয়ে গেছে, ঠিক না? এক এক ওয়াক্ত পড়লো আর এক ওয়াক্ত পড়লো না, এটা কিরকম মুত্তাকি হলো বলেন তো? আল্লাহ কয়েক ফরজ করেছেন? পাঁচ ওয়াক্ত। সে বলেন না না জোহর আসর মাগরিব এশা পড়লাম কিন্তু ফজর পড়তে পারবো না, যেহেতু ফজরে রাত্রে বিলম্বে ঘুমাই আর উঠতে পারি না। তাহলে এই অবস্থা আপনি কিরকম আল্লাহর ওলি হলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা সবাই যেন আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করি। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, আর আরেকটা গুণ তাদের, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে আল্লাহর পথে, যাকাতও দে, যাকাত ছাড়াও দে, শুধু নিজে খাবে আর কাউকে খাওয়াবে না এরকম হয় না। অনেক মানুষ ধনী কিন্তু মানুষের দিকে মানুষের কাছে হাত পাতায়, ধনী নিজে নিজের খায় না আরেকজনের কাছে খাতা খুললে মুমকিন হাজা ফ্রি পেয়ে যায়, তো সারা সারা সপ্তাহ যদি ফ্রি পেয়ে যায় তাহলে চললো, আস্তাগফিরুল্লাহ। এরকম যদি হয় তাহলে এত কষ্ট করে এসে সৌদিতে এসে লাভটা কি হলো আপনি বলুন তো? আপনি যা খেলেন তাহলে কি হলো আপনার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আপনি খেয়েছেন তা হলো আপনার, যা আপনি পড়লেন তা হলো আপনার, যা আপনি সদকা করলেন তা হলো আপনার, কিন্তু আপনি খেলেন না, সব পয়সা জমা রাখলেন, পরে কি হলো? যখন আসলো মৌত পয়সা গেল কই? উত্তর দিন তো, পয়সা গেল কই? পয়সা আপনার সাথে যাবে, কবরে যাবে, কাল কেয়ামতের দিন হাসরের দিন উঠবে, তখন কি আপনি বলবেন না না আমার গুনাহটা বেশি, আপনারা এই পয়সা নিয়ে যান আর আমাকে মাফ করে দিন, হবে নাকি? পয়সা চলবে? পয়সার বড়াই কি দেখাও বাবা, কি পয়সার বড়াই? পয়সার বড়াই দেখিয়ে লাভ নাই, আপনি দেখান আপনার আমলের বড়াই, কিন্তু আমরা বড়াই করবো না। যদি কেউ নেক আমল করে বড়াই করতে পারে না, সে আল্লাহ শুক্রিয়া আদায় করবে, বলবে কি আলহামদুলিল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমার রব, অন্য কেউ তৌফিক দেয়নি, তাই? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কাবলিক, মুত্তাকিনদের আরেকটি গুণ, যারা ইমান এনেছে যে কিতাব আপনার প্রতি নাজিল হয়েছে তার উপর, আর যেসব কিতাব আপনার পূর্বে নাজিল হয়েছে ওইসব কিতাবের উপর। উপস্থিত হিসেবে আপনি কোরআন পড়েন, এরূপই ইমান। আর যেসব কিতাব আগে নাজিল হয়েছে, তাওরাত, জবুর, ইঞ্জিল, সুহুফি ইব্রাহিম ও মুসা, সহিফাগুলি, যেসব সহিফা ইজমালি ভাবে আমরা ইমান রাখি তার দিকে কিতাবের উপর এবং অন্য সব সহিফার উপর, এটা হচ্ছে মুমিনদের মুত্তাকিনদের সিফাত। তাই কোরআনে কারিমে যদি বিন্দুমাত্র সন্দেহ পোষণ করে সে মুসলমান না। যারা কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআনে কারিমকে বিকৃত করার চেষ্টা করে, কোরআনে কারিমের কোন আয়াতকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, হাদা কুল্লু কাফির, ওরা কি বলেন? ব্লগে লিখলে হবে না, আপনি আবার এইসব কাফির ব্লগার, এইসব জালেম যারা আল্লাহর কালামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদেরকে আপনি আবার সমর্থন দিচ্ছেন, তাহলে আপনিও কি কাফির? এর মধ্যে সন্দেহ পোষণ করো কাফির, কুফরি। ভালো করে বুঝবেন, যারা আল্লাহর কালাম মানে না, আল্লাহর কালামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমান না কাফের? যারা এদেরকে সমর্থন করে তারা মুসলমান না কাফের? অতএব আমরা সবাই যেন মুসলমান হই। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদের সকলকে প্রকৃত মুসলমান হিসাবে কবুল করে নাও, মুমিনিন হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, যেসব মুসলমান সন্দেহের জালে আবর্তিত হয়ে গেছে, আয় আল্লাহ ওইসব মুসলমানদেরকে তুমি হেদায়তের পথে টেনে নিয়ে আন। والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالآخرة هم يوقنون. আর একটা জিনিস, আখিরাতের উপর বিশ্বাস। কিয়ামতের দিন আপনি উঠবেন, উঠবেন আপনার যদি বিশ্বাস থাকে কিয়ামতের দিন আপনি উঠবেন, তাহলে আপনি নেক কাজ করার চেষ্টা করবেন, বলবেন আমি মারা যাব আবার উঠব, কিয়ামতের দিন আমি তার ফল পাব। দুনিয়াতে আপনি কি ফল পাবেন দেখবেন, আপনি যদি বর্তমানে কুষ্টিয়ার মালিক হয়ে গেছেন, আপনি যা চান তাই করতে পারবেন পৃথিবীতে, বড় বাচ্চা হয়ে গেছেন বড় কিছু পৃথিবীতে আপনি যা চান তাই খেতে পারবেন। উত্তর দিন, উত্তর দিন আমরা, আপনি যা চান তাই খেতে পারবেন পৃথিবীতে? আপনারা তোমার বুঝেন না, ওই মানুষের মতো যা চান তাই খেতে পারবেন আপনি? কেউ যদি বলে আমি যা চাই তাই খেতে পারি, তাহলে সে কিরকম, ওকে কি বলবেন আপনি, মুসলমানও না কাফিরও না ও পাগল? কে যা চায় সে খেতে পারবে? অসম্ভব। অন্যদিকে সব জিনিস যদি হালাল হয়, তার সামনে সব জিনিস হালাল, কতটুকু খাবে পরিমিত, এর থেকে বেশি খাবে? বললো না না, আজকে মাশাআল্লাহ সেন্টারে এত ভালো ইফতারি দিয়েছে, জুস বুস আবুস ওই সেই হাই সেই হ্যাঁ সব মজুদ, আমি একসাথে তিনজনের খাবার খাবো, খেতে পারবে? যদি খেয়ে নেয় একটু বেশি, পরে তিন দিন আর হ্যাঁ বিছানা থেকে আর উঠবে না, অথবা আরো বেশি হয়তো আরো মুশকিল হয়ে গেছে, আনা আরো কিছু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কিন্তু আপনি যখন আখেরাতে যাবেন, জান্নাতে যদি যান, রাব্বি কি বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম। এই জান্নাতে তোমাদের মন যা চায় তাই তোমাদের জন্য রয়েছে। বুঝছেন, মানুষ খাবে শেষ নাই, এরকম হবে না যে পেশা পায়খানা করতে আরো ঝামেলা, তাও নাই। সুবহানাল্লাহ, কি হবে, আপনি নিয়ামত উপভোগ করবেন, খাবার ঢেকুরের সাথে চলে যাবে, আবার ঢেকুরটাও যে বের হবে দুর্গন্ধ না, মিশকের মিশকে আম্বরের মতো তার থেকে সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ, কি অবস্থা! আর দুনিয়াতে কি অবস্থা, একটু হাউজ ইয়া দেখ, দেখো যদি এখানে বসো আর এখানে যদি ঢেকুর আসে ভিতর থেকে, তাহলে অনেক আমিও বুঝতে পারবো, আমি বুঝতে পারবো এরকম হয় কিনা। হালকা হালকা ঢেকুরের কথা বলছি না, ঢেকুরে ঢেকুর আবার বেশ কম আছে, আর তুমিও দেখো অবস্থা। হ্যাঁ দা, সুবহানাল্লাহ, তাহলে দুনিয়ার মান বেশি না আখেরাতের মান? আমরা এই জন্য মুসলমান যারা, আমরা খুব শান্তি পাই যখন আল্লাহর নাম নেই। আর ওইসব নাস্তিকরা, নাস্তিকের সহযোগীরা, কাফির কুফফাররা দুনিয়াতেও শান্তি নেই, আখেরাতেও শান্তি নেই, কারণ তাদের বিশ্বাস নেই আখেরাতের উপর। আমাদের বিশ্বাস হয়েছে আখেরাতের উপর, আলহামদুলিল্লাহ। সালাত পড়ি শান্তি পাই, তাই না? মসজিদে গেলাম শান্তি, উজু করলাম শান্তি, কোরআন তেলাওয়াত করলাম শান্তি, শান্তি এর শান্তি, মুসলমানের সাথে সাক্ষাৎ করলাম শান্তি, আসসালামু আলাইকুম বলে হাত দিয়ে দুই হাত মিলিয়ে মুসাফা করলাম, মানে আমার ডান হাত আর টান হাত, এই হিসেবে দুই হাত বলেছি, মুসাফা করলাম দুইজনে দুই হাত মিলিয়ে মুসাফা করলাম, শান্তি, মনটা খুশি হয়। সুবহানাল্লাহ, এমনকি আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাবাসসুমু ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সামনে তুমি যদি মৃত হাসি তো তাতেও রয়েছে সাদাকা। কত ফজিলত, তোমার ভাইয়ের সামনে মৃদু হাসি দিলে তাতেও রয়েছে সাদাকা। শুধু সাদাকাই সাদাকা, প্রত্যেকটা কাজে মুমিনের শান্তি। আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খাইর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের জন্য আমার তাআজ্জুব লাগে, আজব আশ্চর্য লাগে মুমিনদের জন্য, কি তার প্রত্যেকটি কাজই রয়েছে কল্যাণ। যদি সে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ প্রাপ্ত হয় তখন শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ, খাবার খেয়েছি আমরা বলি আলহামদুলিল্লাহ, কাপড় পরিধান করেছি বলি আলহামদুলিল্লাহ, মসজিদে গেলাম, আল্লাহ শুকুর আদায় করলাম, আলহামদুলিল্লাহ কামাই করলাম হালাল, বলছি আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ বলেন কিনা? না, শুধু বলছি আল্লাহ বলুন বুঝকি না, কামাই করেছো বলো আলহামদুলিল্লাহ, কে দিল? আল্লাহ, তাই আল্লাহ শুকুর, মাশা আল্লাহ মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ। মুমিনের প্রত্যেকটি কাজই করলেন, কর আল্লাহ কিছু দিলেন সে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা যদি বিপদ আক্রান্ত হয়, বিপদ আসলো, বর্তমানে অনেক মুসলমানরা অনেক জায়গায় বিপদ আক্রান্ত আছেন, আছেন কিনা? সবসময় তো কম বেশ থাকে, এই সময় একটু বেশি লাগছে আর কি। বাংলাদেশের অবস্থা দেখুন কি অবস্থা, সারা সিরিয়ার মুসলমানদের অবস্থা দেখো, বিভিন্ন জায়গায় বলতে হয় না, আপনারা নিজেরা দেখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইন আসাবাতহু দাররা সবর ফাকানা খায়রান লাহ, আর যদি বিপদ আক্রান্ত হয় তখন সে সবর করে, এই সবরের কারণে সবর করা এটাও তার জন্য কল্যাণকর, এর কারণে কি হয়, গুনাহ মাফ হয়। তাই আমরা মুসলমান হায় হুতাশ করি না, আল্লাহ যা দিল আলহামদুলিল্লাহ, বিপদ আসলে তবুও বলি আলহামদুলিল্লাহ ইয়া রব, আর আল্লাহকে বলি কি বলি, ইয়া রব এই বিপদ বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো, আমার উপর থেকে এই বিপদ দূর করে দাও, কাকে বলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানের প্রত্যেকটি কাজই কল্যাণ কর, মাশাআল্লাহ। তাহলে আসি আবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিনিন মুত্তাকিন মজবুত, বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের রয়েছে সুসংবাদ পার্থিব জীবনে এবং আখেরাতের জীবনে। দুনিয়াতেও রয়েছে সুসংবাদ, আখেরাতেও রয়েছে কি, সুসংবাদ সুসংবাদ সুসংবাদ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধানের কোন পরিবর্তন ঘটে না। আল্লাহ এইসব মুমিনিন মুত্তাকিন যারা আল্লাহর ওলি যারা হয়ে গেছে, এদের জন্য রয়েছে কল্যাণ দুনিয়াতেও এবং আখেরাতেও। পরে কি বলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটি হচ্ছে মহা সাফল্য, সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন যদি আপনি জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাত লাভ করতে পারেন, এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? আর যদি কাফির হয়ে মারা যান অথবা কাফিরদের সহযোগী হয়ে মারা যান, তাহলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, যারা কুফরি করল ইহুদি নাসারাদের মধ্যে হতে, আর মুশরিকিন ওরা চিরকাল জাহান্নামের আগুনে থাকবে। আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সর্বনিকৃষ্ট সৃষ্টি, সর্বনিকৃষ্ট সৃষ্টি, যারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধান মানে না। যদি সাধারণ কাফের ইহুদি নাসারা আর মুশরিক সর্বনিকৃষ্ট সৃষ্টি হয়, তাহলে নাস্তিক যারা আল্লাহকেই মানে না, ওরা কি সর্বনিকৃষ্ট সৃষ্টির সৃষ্টি না? বরং ওরা তো আরো বেশি খারাপ হওয়ার কথা, কারণ তো আল্লাহই মানে না। আর ওরা কি করছে, আল্লাহ মানে কিন্তু আল্লাহর সাথে শরীক করে, ওরাও সর্বনিকৃষ্ট সৃষ্টি, আর এরা যারা নাস্তিক ওরা আরো সর্বনিকৃষ্ট সৃষ্টি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হচ্ছে যুক্তির কথা। আর যারা মুমিনিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনলো নেক আমল করলো, ওরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সুবহানাল্লাহ। ঈমান যারা আনলো নেক আমল করলো, আল্লাহ কি বলছেন, খায়র খায়র মানে সর্বশ্রেষ্ঠ, আর বারিয়া সৃষ্টি। আর আল্লাহর কালাম মোতাবেক যদি আমরা প্রকৃত মুমিন হই, তাহলে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ যেন আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করেন। আচ্ছা এবারে আসি আবার আল্লাহর ওলি, সুরে বাকারার 257 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. আল্লাহ হলেন ওলি যারা ইমান এনেছে তাদের, তাহলে মুমিনদের ওলি কে? আল্লাহ। আমাদের ওলি কে ইনশাআল্লাহ বলেন? আল্লাহ। আল্লাহ আমাদের ওলি, আল্লাহ আমাদের জিম্মাদার, আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ আমাদের প্রটেক্টর, আল্লাহ আমাদের কারসাজ, আল্লাহ আমাদের অভিভাবক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, আল্লাহ ইমানদারদের ওলি। তিনি কি করেন? ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে বিভিন্ন রকমের অন্ধকার থেকে বের করে নিয়ে নূরের দিকে নিয়ে আসেন। নূর মানে আলো। আচ্ছা, কুফরির অন্ধকার একটা দুইটা না, অনেক, কত কুফরি আছে? একটা দুইটা নাকি কুফরি? কুফরির অন্ধকার, এই জন্য রব্বুল আলমীর বলেছেন যুলুমাত, কুফরির অন্ধকার অনেক। ইউখরিজুহুম মিনাল যুলুমাতি, আর নূর ইসলাম একটা। ইসলাম মেইন ইসলাম কয়টা বলেন তো? ইসলাম কয়টা? একটা। কিন্তু ইসলামের বিধিবিধান রয়েছে, এই হিসেবে বলা হয়েছে সুবুল ইসলাম, কিন্তু আসল নূর কয়টা? একটা। আর জুলুম অন্ধকার কুফরি বিভিন্ন রকমের কুফরি। যদি মানুষ ইসলামের আলোতে না এসে এইসব অন্ধকার থেকে না বাঁচে, তাহলে সে বাঁচতে পারবে না, আর আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ বলছেন যারা মুমিনিন, আল্লাহ মুমিনিনদেরকে বিভিন্ন রকমের অন্ধকার থেকে বের করে নিয়ে নূরের দিকে নিয়ে আসেন। আর কাফিরদের আওলিকে, والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات نعوذ بالله من ذلك যারা কাফির তাদের বন্ধু হচ্ছে তাগুত, আর তাদের বন্ধু একটা দুইটা নয়, আউলিয়া অনেক ওলি। হ্যাঁ, ওইটা হাদা, এটা একটা বন্ধু পীর, ওয়াদা বন্ধু আর পীর বন্ধুই তো সব সমান, কিন্তু সব সব পীর সমান হয় না। কোন বন্ড হয়তো বড় বন্ড, আর কোন বন্ড কি ছোট বন্ড, এরকম আর কি। আর না পীর বললেই সবই বন্ড, আস্তাগফিরুল্লাহ। ভিতরে ঢুকেন কি কি অবস্থা হবে? ইন্না লিল্লাহ। কোন এক পীরের বড় পীর, আমি তার এক বইয়ে পড়েছিলাম অনেক আগে, তিনি বলেছিলেন আগের জমানার পীর সাহেবান অনেক ভালো ছিল, কিন্তু বর্তমান জমানার পীর অনেক পীর গড়বড় হয়ে গেছে। শুধু তাদের ভিতরে শুধু পয়সার লোভ, পয়সা আর পয়সা। তিনি একটা উদাহরণ দিলেন, বললেন এই জমানায় অনেক পীর এরকম হয়ে গেছে, যেমন পীরের মাথায় পাগড়ি আছে, অথবা মুরিদের মাথায় পাগড়ি, মুরিদ এসে তার সাথে সাক্ষাৎ করতে। এখন মুরিদ পাগড়ির পেজ আছে, পেজের ভিতর দিয়ে তার চামড়া একটু ছুলকাচ্ছে, যেরকম ছুলকাচ্ছে। হ্যাঁ, তো সে বিজয় মনে করে মনে হয় পাগড়ির পেজের ভিতর থেকে হয়তো সে পয়সা বের করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। ওইটা এক পীর বলেছেন, পীরদের অবস্থা। তাহলে আমরা কি বলবো? আমরা তো আর এই পীর পীর মানি না। হ্যাঁ, আমরা কি মানি? কোরআন আর সুন্নাহ। আমরা কাকে মানি? আল্লাহকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি পীর আর বীর, ভালো করে বুঝবেন, বলবেন না না না কিছু আছে, অনেক আছে, আমার আলোচনা শুনে বুঝে না বাংলাদেশ কি বল, না না কিছু কুছ হ্যায় বুঝছ, তাহলে শুনে লাভটা কি বলো? কুছ হ্যায় বুঝ হ্যায় নেই, হ্যাঁ কিছুই নাই, সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। পীরটি কি করবে? কি আছে? কুছ হ্যায় কুছ ভি নেই হ্যায়, শয়তান। শয়তানের কাছে কি আছে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياؤهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات ويشب طاغوتরা মানুষদেরকে ইসলামের আলো থেকে বের করে কুফরের অন্ধকারসমূহের দিকে নিয়ে যায়। তাই আপনি যদি ওইসব পীরদের কাছে যান, তাহলে তারা সঠিক ইসলাম থেকে আপনাকে সরিয়ে নিয়ে গুমরাহির পথে নিয়ে যাবে। আর গুমরাহি একটা দুইটা নয়, গুমরাহি হচ্ছে অনেক। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামী। তুমি চাই পীর, ওই সেদিন দেখলাম নাউযু বিল্লাহি মিন যালিক ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিন্দুদেরও পীর আছে, আছে কিনা? হিন্দু, হিন্দুর একটা পীর লেংটা একদম উলঙ্গ, নাউযু বিল্লাহি মিন যালিক, একদম উলঙ্গ, কাপড় ধোবার বলে কিছুই নাই। আর মহিলারা এসে তার সামনে এসে হ্যাঁ এরকম ভক্তি নিবেদন করছে, কেউ কেউ তার লিঙ্গের দিকে। তারপর আপনারা তো জানেন তো হিন্দুদের একটা আছে লিঙ্গ পূজা, আছে কিনা? আছে, কি বলবো, এরকম মুসলমানদের মধ্যে অনেক ভণ্ড আছে, এরকম বলার মতো না। যারা স্বচক্ষে দেখেছে অনেক অনেকে বুঝে, আমি তো অনেকটা স্বচক্ষে দেখিনি, কিন্তু যেগুলো দেখেছি, একটা ভণ্ড কি কোন এক জায়গায় যায় কিরকম পূজা, নাউযু বিল্লাহি মিন যালিক, ফির পূজা, মানুষেরা পানীয় পাত্র রেখেছে, পানির পাত্র, এই পীর কি করে সেই পানির পাত্রে এরকম পা রেখে রেখে পা মেরে যায়, পদক্ষেপ করে যায়, পরবর্তীতে এই পা তার পায়ে লাগা পানি, যেসব পানি ওইসব পানি দিয়ে পানি সে খায়, তারা খায় লোকজন, আর ওগুলো দিয়ে গোসল করে উযু করে ইত্যাদি করে, নাউযু বিল্লাহ মিন যালিক। আরো বন্ডদের আরো কত কিছু আছে বলার মতো না, নাউযু বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, মুসলমানদের হেফাজত করো। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তাহলে আল্লাহর ওলি আমরা বুঝলাম, আল্লাহর ওলির বিপরীত যেটা, ওটা কার ওলি হয়? শয়তানের ওলি। দেখো আল্লাহ বলছেন, শয়তানের ওলি সম্পর্কে আল্লাহ বলছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ إِنَّهُ لَيْسَ لَهُ سُلْطَانٌ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ إِنَّمَا سُلْطَانُهُ عَلَى الَّذِينَ يَتَوَلَّوْنَهُ وَالَّذِينَ هُمْ بِهِ مُشْرِكُونَ। যখন তুমি কোরআন পাঠ করবে তখন মরদুদ বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। সূরা নাহলের 98 নম্বর আয়াত। এই জন্য আমরা কোরআন যখন পাঠ করি, কোরআন পাঠের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে কিনা? কিন্তু আপনি হয়তো বলতে পারেন, তো আপনি তো কোরআনে করিমের আয়াত পড়েন, তো আউযু বিল্লাহ কেন পড়লেন না? হ্যাঁ, এটা আমি দলিল হিসাবে পেশ করি, বর্তমানে কোরআন হিসাবে পড়ছি না। এক, দুই নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় তিনি এরকম আয়াত পেশ করতেন দলিল, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেন না ভাষণে। তো এই দলিল ছাড়া কোন কাজ করবো না আমরা ইনশাআল্লাহ তাআলা। তবুও ভুল ত্রুটি সব কাজ যে করবো দলিল তো না, হ্যাঁ সব কামিল যে করবো, কেউ যেন আবার না অনেক আমার তুমি করো দলিল ছাড়া, এরকম যেন কেউ না বলে। আমি বলছি না, আমি চেষ্টা করব আমরা যেন দলিল ছাড়া কোনো কাজ না করি, বিশেষ করে আমল, আমলের ক্ষেত্রে দলিলের প্রয়োজন হয়। বলবেন না আমি এই আমল করছি, আপনি বললেন বেদাত, দলিল কই? আমি বলবো তুমি দলিল দেখাও এই আমলের প্রমাণ আছে, আর না হয় নিজ পক্ষ থেকে প্রত্যেকেই এক একটা আমল শুরু করে দিবে। যেমন বেদাতি, নাউযু বিল্লাহ, এখানে আমরা সবাই মিলে যদি সবাই বলে না না কিছুক্ষণ সেজদা করব, কিছুক্ষণ এরকম করবো, কিছুক্ষণ এরকম করবো, কিছুক্ষণ এরকম হিন হুন হেন হুন করবো, হ্যাঁ দেখছেন এইটা করবো, তাহলে নিজ পক্ষ থেকে ইবাদত হচ্ছে কিনা? আর বাংলাদেশের বা ভারত পাকিস্তানের পীরদের তো আর কোন শেষ নাই, কত পীর আর মাশায়েখ তাদের, শেখ সুফি সুফি, কত রকমের ভেলকিবাজি, নাউযু বিল্লাহি মিন যালিক ইন্না লিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন। যদি আপনারা দেখেন, যারা দেখেছে স্বচক্ষে, অনেকে হয়তো দেখেছে, কিন্তু এখন কথা বলছি না আর কি, অনেকে হয়তো দেখেছে বাংলাদেশের আনাচে কানাচে পীর আর পীর, কয়েক লক্ষ পীর রয়েছে বাংলার মাটিতে, কয়েক বছর আগে, প্রায় দুই যুগ পূর্বের একটা পরিসংখ্যান হচ্ছে, 2 লক্ষাধিক পীর রয়েছিল ওই বাংলাদেশের মাটিতে। তাহলে বর্তমানে যে কত লক্ষাধিক পীর রয়েছে আল্লাহ আলাম। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم قرآن পাঠ করলে তুমি কি করবে, বিতাড়িত শয়তানের মনুষ্য থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। তাই আমরা কোরআন পাঠ করার পূর্বে আমি যদি আপনাকে বলি আপনি সূরা ফাতিহা পড়ুন, তখন কি করবেন প্রথমে বলেন তো? তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এটা জানি আমরা, আল্লাহ বলছেন তো কোরআন পাঠের পূর্বে আউযু বিল্লাহ পড়ো, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তারপরে ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল লাযিনা আমানু ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, শয়তানের কর্তৃত্ব চলে না তাদের উপর যারা ঈমান এনেছে আল্লাহর জাতির উপর, আর আল্লাহর জাতির উপর যারা ভরসা করে, তাওয়াক্কুল করে, তাদের উপর তার কর্তৃত্ব চলে না। তার কর্তৃত্ব কাদের উপর চলে? ইন্নামা সুলতানুহু আলাল লাযিনা ইয়াতাওয়াল্লাউনহু, তার কর্তৃত্ব তাদের উপর চলে যারা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করেছে, শয়তান তাদের উপর শয়তানের কর্তৃত্ব চলে। আপনি বলেন আমি তাকে বন্ধু মানি না, আমি শয়তানের পথে চলব না, শয়তান আপনার কাছেও আসবে না, ঠিক না? ঠিক, এটা কে বলছে? আল্লাহ, আমি বলিনি। আপনি মজবুত ইমানদার, শয়তান আপনার কাছে আসবে না। আর আপনি দুর্বল ইমানদার, না বলে মানুষ যেদিকে সেদিকে আমি চলব। আচ্ছা আপনারা খেয়াল করেন, বেশিরভাগ মানুষ কি হকের উপর আছে? তো অনেক মানুষ এরকম বলে না, আমার এলাকা মানুষ যেদিকে আছে, তোমার সলফিয়ত আর বলবিয়ত ছাড়ো, সব কোরআন সুন্নাহ বুন্নাহ ছাড়ো, আমার এলাকার মানুষ বেশিরভাগ যেদিকে আছে ওইদিকে আমি চলবো। অনেকে বলে কিনা, এটা কোরআন সুন্নাহর উপর বিশ্বাস করি, কিন্তু তার কথা হচ্ছে তার দুহাই, তোমার এগুলো আমি মানি না, আমি মানব বেশিরভাগ মানুষ। অথচ রব্বুল আলামিন বলেছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি পৃথিবীতে যারা আছে এদের বেশিরভাগের কথা মেনে যদি তুমি চলো, তাহলে ওরা সবাই তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে তোমাকে গুমরাহির পথে নিয়ে যাবে। তাহলে বেশিরভাগ মানুষ দোহাই চলে? বেশিরভাগ মানুষ কি দলিল হয়? আমাদের দলিল কি? কোরআন এবং সুন্নাহ। প্রত্যেকটা কথা বুঝার চেষ্টা করবেন, কিন্তু জি আর না এটা যথেষ্ট না, কিন্তু আপনাকে বুঝতে হবে আর বুঝে মানতে হবে। আমরা কি বলবো? সামিআনা ওয়া আতানা। আপনারা সবাই বলেন সামিআনা ওয়া আতানা, আমরা শুনব এবং মানব। ইহুদিদের মতো বলবো না সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানব না। ওরা কারা বলে? অনেক মুসলমান বক্তব্য শুনে কোরআন সুন্নাহ, হুজুর তো ঠিকই বলেছে কিন্তু সব তো মানা যায় না, তখন কি বলল দেখুন তো এবারে, তাহলে সামিয়ে নেওয়া আসাইনার কথা হচ্ছে না? ইহুদদের কথা, মিন আল্লাযীনা হাদু ইউহাররিফুনা আল কালিমা আন মাওয়াদিহি ইয়াকুলুনা সামিনা ওয়া আসাইনা। ইহুদদের মধ্যে থেকে কিছু মানুষ এরকম আছে যারা আল্লাহর কালামকে বিকৃত করে, যে শব্দ যেরকম আছে এরকম না করে অন্যরকম করে তারা মানুষের সামনে পেশ করে, আর কি বলে আমরা শুনবো কিন্তু মানবো না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা, আর বর্তমানে ইনশাআল্লাহ ইজমায় আমরাও মুমিনিন, ইনশাআল্লাহ মুসলমান, ইয়া রাব তুমি কবুল কর, আমরাও বলবো আল্লাহ আমরা শুনলাম এবং মানলাম, ইনশাআল্লাহ বলবো না শুনবো কিন্তু মানবো না। তাই কোরআন এবং সুন্নাহ থেকে যাই প্রমাণিত আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে, তখন আর বলবেন না আমি শুনব কিন্তু মানব না, বলবেন আপনি শুনলাম এবং মানলাম। মানুষ যে যাই বলুক না কেন, আমি তাদের সব কথা, তাদের ঠাট্টা বিদ্রুপ উপেক্ষা করে আমি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলব। যদি এরকম হয় তাহলে হচ্ছে আমরা প্রকৃত মুমিনিন আর প্রকৃত মুত্তাকিন ইনশা আল্লাহ, এর সাথে হচ্ছে আমরা আল্লাহর ওলি। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ওলি হিসেবে কবুল করো। তাহলে শয়তানের কর্তৃত্ব কাদের উপর চলে? যারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ বলেন আমার নেক বান্দা যারা ইমানদার তাদের উপর শয়তানের কর্তৃত্ব চলে না। তাই আমরা শয়তানকে উপেক্ষা করে চলব, বন্ড বন্ড মানব না, হকের পথে চলবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আচ্ছা দেখুন, আল্লাহ শয়তানের ওলিদের ব্যাপারে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত ফাকাতিলু আউলিয়া الشيطان ইন্ন কাইদা الشيطان কান যাইফা। যারা ঈমান এনেছে আল্লাহর জাতির উপর, তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে। তাগুতকে যারা নিজেদেরকে মনে করে আমি আমার আমার আমি যেরকম চাই ওইরকম মানুষ চলুক, অথবা যার ইবাদত করা হয় আর সে এতে সন্তুষ্ট থাকে, সে হচ্ছে তাগুত। আর এই সব তাগুতদের নেতা হলো শয়তান। আসুন, তাগুত কোনটা? শয়তান। আর শয়তানের চেলা ফিরাউন, নমরুদ, হামান ইত্যাদি বর্তমান জমানার জালিম যেগুলো রয়েছে, নাস্তিক বাস্তিক সব, ওইসব হচ্ছে কি? শয়তানের চেলা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত, তাগুতের পথে ওরা লড়াই করে, শয়তানের পথে ওরা লড়াই করে। অতএব ফাকাতিলু আউলিয়া আশ-শয়তান, তোমরা শয়তানের ওলিদের সাথে, শয়তানের ওলিদের সাথে তোমরা লড়াই করো। তাহলে শয়তানের ওলি আছে কিনা? তাই যেই বলে না আল্লাহর ওলি দেখতে হবে আপনাকে কোরআন এবং সুন্নার মানদণ্ডে কি সে আল্লাহর ওলি? যদি কোরআন সুন্নার মানদণ্ডে সে আল্লাহর ওলি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কোরআন সুন্নার মানদণ্ডে আল্লাহর বিধিবিধান মানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলে না, তাহলে সে আল্লাহর ওলি হলো না, সে হচ্ছে শয়তানের ওলি। তাই আমাদেরকে আল্লাহর ওলি কারা আর শয়তানের ওলি কারা তার পরিচয় নেওয়া দরকার। মোটামুটি এখন বুঝতে পেরেছি আল্লাহর ওলি কারা আর শয়তানের ওলি কারা, কিন্তু পরবর্তীতে আরো বিস্তারিত বিবরণ আসবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার ওলি হিসাবে কবুল করে রাখো, তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দান করো, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين. اللهم مزق جمعهم، اللهم شتت شملهم، اللهم خذهم أخذ عزيز مقتدر واجعلهم عبرة للمعتبرين. اللهم وحد صفوف المسلمين، اللهم وفقهم لهداك، اللهم أصلح ذات بينهم وألف بين قلوبهم واجعلهم هداة مهتدين يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.